بركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কথা কাজের নির্দেশ দান করেছেন এবং মন্দ কথা কাজ থেকে বারণ করেছেন। সালাত এবং সালাম নাযিল হয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি ভালো কাজের উপদেশ দেওয়ার উদ্দেশ্যে আর অন্যায় মন্দ কথা কাজ থেকে মানব জাতিকে দূরে রাখার উদ্দেশ্যেই রাসূল হয়ে প্রেরিত হয়েছেন। আল আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের নির্দেশ দেওয়া, উপদেশ দেওয়া আর মন্দ কাজে বাধা দেওয়া, এ হচ্ছে সমস্ত আম্বিয়া রাসূলগণের দাওয়াত। ভালো কাজ শুরু হয় তাওহীদ থেকে, আর জীবনের প্রতিটি ক্ষেত্রে ভালো কাজ রয়েছে। এইরকমই মন্দ কাজ শুরু হয় শিরক থেকে, আর যতগুলি মন্দ কথা কাজ রয়েছে সবগুলি মুনকার, যেগুলি আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না, এবং একজন সত্যিকার অর্থে মানুষের মতো মানুষ হলেও সে পছন্দ করতে পারে না। আজকে আমাদের আলোচনা এই অল্প সময়ে, কারণ আজকাল এশার সালাত বিলম্বে হচ্ছে, রাত ছোট, যার ফলে এক ঘন্টারও কম আমাদের কাছে সময় রয়েছে, এই 50 মিনিট মোটামুটি সময়। এতে আলোচনা হবে ধ্বংসাত্মক কিছু পাপ গুনাহ সম্পর্কে, যে গুনাহগুলি পাপীর ইহকালকে ধ্বংস করে, পরকালকে ধ্বংস করে, সর্বনাশ করে তার দুনিয়াকে এবং দুনিয়ার জীবনকে, সর্বনাশ করে তার আখেরাতের জীবনকে। 10টি গুনাহ নিয়ে আজকে আলোচনা করব। শুরু করব কোরআনে কারিমের সূরা ফুরকানের আয়াত নম্বর 68 থেকে। মহান আল্লাহ এই আয়াতটিতে তিনটি গুনাহের কথা, তিনটি বড় পাপের কথা, কাবিরা গুনাহের কথা, সবচেয়ে বড় কাবিরা এগুলি, আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটি গুনাহের কথা উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করছেন, তার আগের প্রসঙ্গ হচ্ছে ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওলা। সূরা ফুরকানের শেষ রুকুর প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মহান দয়াময়, যিনি আল্লাহ, তার সৎকর্মশীল নেক বান্দাদের গুণাবলী বর্ণনা করা শুরু করেছেন, এবং তারপরে বেশ কিছু ইতিবাচক গুণ, ভালো গুণ যেগুলি আল্লাহর নেক বান্দারা করে, যে গুণগুলি তাদের রয়েছে, আর মন্দ দিক যেগুলি এক শ্রেণী মানুষের মধ্যে রয়েছে সেগুলি থেকে বিরত থাকে আল্লাহর নেক বান্দারা, এই দুই রকম কথা মহান আল্লাহ এই আয়াতগুলিতে বর্ণনা করেছেন। তার মধ্যে এই আয়াতে রয়েছে নায়ের দিকগুলি, নেগেটিভ, আল্লাহর নেক বান্দা, রহমানের বান্দা যারা সত্যিকার, যারা জান্নাতি, যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন, তারা এই কাজগুলি করে না। এই তিনটি কাজের কথা মহান আল্লাহ বর্ণনা করছেন। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখার, রহমানের বান্দা ওরা যারা আল্লাহর সাথে অন্য কোন উপাস্যকে ডাকে না, আল্লাহ ছাড়া কাউকে ডাকেন, আহ্বান করে না। ডাকা মানে শুধু ডাকা না, কোরআন কেরিমের ভাষায় যেখানে অথবা হাদিসের ভাষায় যেখানে বলা হয়েছে আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা, আহ্বান ছাড়াও যতগুলি শিরকের দিক রয়েছে, আহ্বান করে না কিন্তু সিজদা করে, আহ্বান করে না কিন্তু ঝুঁকে রুকু করে, আহ্বান করে না, আহ্বান করা মানে দোয়া করা ডাকা, কিন্তু মান্নত করে আল্লাহ ছাড়ানোর জন্য, জবাই করে আল্লাহ ছাড়ানোর জন্য। হ্যাঁ, এইরকম বহু শিরকের দিক রয়েছে, কথা এবং কাজের মাধ্যমে বহু রকমের শিরক রয়েছে। অন্তরেও শিরক করে মানুষ মুশরিকরা, কথাতে তাদের শিরক করে আর কাজেও শিরক করে, যে কোন রকমের শিরককে বোঝানো হয়েছে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার দি, কখনো শুধু শাব্দিক অর্থ বুঝবেন না যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা শুধু শিরক না, অন্যকে যেমন ডাকা শিরক তেমনি অন্যকে অন্যান্য যে ইবাদত গুলি রয়েছে কোন একটি ইবাদত সামান্য দেওয়াও শিরক, যে কোন রকমের ইবাদত হোক না কেন অসাধারণ ভয় করা, যে ভয় একমাত্র আল্লাহকে করবেন, অসাধারণ ভয়, গাইবী সাহায্যের আশা করা, দেখেন না কিন্তু গাইবী মদত পাওয়া যায় অদৃশ্য থেকে, আমাদের হেফাজত হয় প্রত্যেক গ্রামে গ্রামের, হ্যাঁ গ্রামের কিনারায় কিনারায় কি রয়েছে গস কুতুবরা বসে আছে আর ওই গোটা গ্রামকে ধরে আছে, ও তো ডাকে না, হয় আল্লাহ ছাড়া অন্যকে ডাকে না কিন্তু মনে করে যে গস কুতুবরা এই গ্রামটাকে এই এলাকাটাকে ধরে আছে, না হলে আল্লাহ পাক রব্বুল্লাহ তাদের পাপের কারণে ভুলের কারণে ধ্বংস করে দিবেন, এরা গায়ে জোর দিয়ে ধরে আছে আল্লাহকে ধ্বংস করে দিচ্ছে না, মুশরিক বড় শিরক। যদি আল্লাহ ছাড়া অন্যকে ডাকে না কখনো, ইয়া গস বলে ডাকে না, ইয়া খাজা বলে ডাকে না, হ্যাঁ না রামকৃষ্ণ ডাকে না দরগা ডাকে, ডাকে না আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না, কিন্তু অন্য অন্য শিরক করে, একই রকমের শিরক। সেই জন্য যেখানে বলা হয়েছে কোরআন হাদিসের ভাষায় যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা সেটা যে কোন রকমের শিরক হতে পারে, রহমানের বান্দারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে না অর্থাৎ শিরক করে না, শিরক মুক্ত ওরা হচ্ছে রহমানের বান্দা, তৌহিদ প্রতিষ্ঠা করে তাহলে তারা আল্লাহর বান্দা, আর যদি তৌহিদকে কায়েম না করে তৌহিদের জায়গায় কোন কোন ক্ষেত্রে শিরক থাকে তাহলে শয়তানের বান্দা, শয়তানের বান্দা। তাহলে সবচেয়ে বড় অপরাধ মহান আল্লাহ এ আয়াতে বলছেন শিরক। দ্বিতীয় অপরাধ ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, আর এমন কোন ব্যক্তিকে মানুষকে খুন করে না, যে কোনো মানুষ মুসলিম হোক আর অমুসলিম হোক, আসল হচ্ছে যে মানুষের জান মাল সুরক্ষিত, হ্যাঁ খুন করা হারাম, যদি তার মধ্যে এমন কোন অপরাধ না পাওয়া যায় যে অপরাধে তার রক্ত হালাল হইতে পারে, এমন কোন ব্যক্তিকে খুন করে না আল্লাতি হারাম আল্লাহ, যাকে খুন করা আল্লাহ হারাম করেছেন, ইল্লা বিল হাক তবে নাই সঙ্গত হলে, আল্লাহ যদি বলেন যে একে খুন করার আল্লাহ অধিকার দিচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে, যেমন আমি একের বিশ্লেষণ তিনটি ক্ষেত্র বলেছেন আর ওইদিকে বেশি যাচ্ছি না, দ্বিতীয় অপরাধ তাহলে খুন করা এ আয়াতে, ওয়ালা ইয়াজনুন আর রহমানের বান্দারা জেনাও করে না, বরং জেনার কাছেও যায় না, জেনা করা তুদের কথা জেনার কাছেও যায় না। তাহলে এখান থেকে তৃতীয় পাপ জানলাম সেটা হচ্ছে জেনা, এগুলি হচ্ছে বড় কাবিরা গুনাহ, শিরক খুন করা আর জেনা। এই আয়াত দিয়ে শুরু করলাম, মনে রাখবেন যে একজন মুসলিম কমের পক্ষে কাবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকে তাহলে সেই ব্যক্তি আল্লাহর আজাব থেকে অনেকটাই রক্ষা পাবে, কারণ যেই ব্যক্তি কাবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে সেই ব্যক্তির অনেক নেক আমল আছে আশা করা যায়, যে নেক আমলগুলির মাধ্যমে সাগিরা ছোট ছোট গুনাহগুলি মাফ হয়ে যায়, এর দলিল কোরআনে কারিমে রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস, যেসব ফজিলতের হাদিস রয়েছে, এই উজুর ফজিলত, আজানের জবাবের ফজিলত, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার ফজিলত, মসজিদে হেঁটে যাওয়ার ফজিলত, ইত্যাদি বহু আমল ফজিলত রয়েছে, তাই না, গুনাহ মাফ হয়। কিন্তু এই ছোট ছোট গুনাহগুলি মাফ ভালো আমার মধ্যে, যেই ব্যক্তি একজন মুসলিম দেখেন কাবিরা গুনাহ থেকে যদি বাঁচিয়ে রাখতে পারে তাহলে তার সাগিরা গুনাহগুলি ক্ষমার মেলা ওসিলা আছে, মাধ্যম আছে তার কাছে। এই জন্য কাবিরার কথা কোরআনে কারিমে আল্লাহ রাব্বের বড় গুনাহের কথা কয়েকটি আয়াতে বর্ণনা করেছে। তার মধ্যে একটি আয়াত এখানে উল্লেখ করি, সূরা নাজমের আয়াত নম্বর 32। মহান আল্লাহ ইরশাদ করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন অসৎ লোকদের লিয়াজিয়াল্লাযিনা আসাউ বিমা আমিলু, যারা মন্দ কাজে লিপ্ত হয়, মন্দ কথা বলে, মন্দ কাজ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মন্দের বদলা দিতে চান। এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন দুনিয়া এবং আখেরাত, আসমান জমিন এই জন্য কায়েম হয়েছে। তার আগে আসমান জমিন কথা আল্লাহ রাব্বুল উল্লেখ করেছেন 31 নম্বর আয়াত, যে খারাপ লোকদেরকে যারা খারাপ কাজ করে, খারাপ কথা বলে, তাদেরকে খারাপের আল্লাহ বদলা দিতে চান, না হলে আসমান জমিনের কোন প্রয়োজন ছিল না, দুনিয়া আখেরাতের কোন প্রয়োজন ছিল না, রাত দিনের কোন প্রয়োজন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন লিয়াজজিয়াল্লাযিনা আসাউ বিমা আমিলু ওয়ায়াজজিয়াল্লাযিনা আহসানু বিল হুসনা, এবং যারা ইমানদার সৎকর্মশীল তাদেরকে ওয়াজিয়াল্লাযিনা আহসানু বিল হুসনা, আর যারা সৎকর্মশীল তাদেরকে কি করবেন, বিল হুসনা ভালো বদলা দেবেন। হুসনা মানে জান্নাত, কোরআন ভাষায় হুসনা মানে হচ্ছে জান্নাত। একাধিক আয়াত রয়েছে, এক জায়গায় রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীল লিল্লাযিনা আহসানুল হুসনা, যারা সৎকর্মশীল তাদের জন্য আল হুসনা রয়েছে, জান্নাত রয়েছে, জিয়াদা এবং তাদের জন্য বোনাস রয়েছে, যেটা আল্লাহ পাকের দর্শন বা দিদার বা সাক্ষাৎ জান্নাত। তো হুসনা মানে জান্নাত কোরআনের তাফসীরে, কোরআনের ভাষায়। যারা ভালো মানুষ তাদের জন্য কি রয়েছে, জান্নাত রয়েছে। কারা ভালো মানুষ? পরে আয়াত নম্বর 32, যারা বড় গোনাগুলি থেকে বেঁচে থাকে। তাহলে জান্নাত পাওয়ার জন্য অন্তত সাধারণ ভালো মানুষ হওয়ার জন্য কাবিরা গোনা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাযিনা ইজতানিবুনা কাবায়িরাল ইসমি, যারা কাবিরা গোনাগুলি থেকে বেঁচে থাকে, ওয়াল ফাওয়াহিশা এবং অশ্লীল কথা কাজ থেকে বেঁচে থাকে, যেই খারাপ কাজগুলিতে অশ্লীলতা রয়েছে, নোংরামি রয়েছে, জেনা ব্যভিচার, জেনা ব্যভিচারের কাছাকাছি যাওয়া, প্রেম করা, বেগানা মহিলাদের সাথে প্রয়োজনের বেশি কথা বলা, অথবা উলঙ্গ অর্ধ উলঙ্গ চলাফেরা করা, পুরুষ অথবা নারীর সমকামিতা ইত্যাদি, এগুলি হচ্ছে ফাহিশা, যেগুলি একজন রুচিশীল মানুষকেও কাফের হইল তার প্রকৃতিকে খারাপ লাগে, যে না এগুলো ভালো খারাপ কাজ। রাস্তাঘাটে যদি বিবস্ত হয়ে কেউ চলাফেরা করে তো একটা কাফের কি ভালো লাগবে? কিন্তু কাফের রুচি যদি বিকৃত হয়েছে সেই উলঙ্গ চলাফেরা করে, তাহলে তাকে খারাপ লাগবে। তো পশুর মতো পশুর কাপড় লাগে না, কুকুর শৃঙ্গারের কাপড় লাগে না। তো ওই রকম চরিত্রের যখন হয়ে যাবে, এত নিচে নিয়ে যাবে, তখন তার তো প্রকৃতি নেই, প্রকৃতি তার বিকৃত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল এখানে কাবিরা গুনাহ থেকে বাঁচার কথা, অশ্লীল কথা কাজ থেকে বাঁচার কথা বললেন। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে কাবিরা সাগিরা সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এবং গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহ, তার অনেক খেদমত রয়েছে, ভালো দিক রয়েছে, আবার তার মধ্যে তাসাউফ সুফি ইজম ঢুকে যার কারণে তার কিতাব ইহয়াউল উলুমে অনেক আকীদাগত গুমরাহী রয়েছে। একজন আলেমে দিনকে যে কোন আলেমের ক্ষেত্রে নাই বিচার কায়েম করতে হবে, শুধু আলেমের ক্ষেত্রে, যে কোনো বিষয়। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান, আল্লাহ বলছেন যে নাইয়ের দাড়ি পাল্লা ঠিকভাবে কায়েম করবে, যে যতটা ভালো তাকে ততটা ভালো বলতে হবে, আর যে যতটা খারাপ তাকে ততটা খারাপ বলতে হবে। কিন্তু আপনি যাকে ভালোবাসেন তার জন্য এভাবে দেখেন, এদিক দেখেন না, সবগুলি ভালো দেখছেন, তো খুব ভালোবাসা সে লোক, এদিকে খারাপ গুলো একটাও দেখছেন না, সব ভালো, ভালো আর ভালো, তাই না? আবার যাকে খারাপ লাগে দেখতে এইভাবে, এদিকে ভালো বলেছে একটাও দেখেন না, সব খারাপ দিচ্ছে, এর খারাপ ছাড়া কিছু নেই। এ হচ্ছে অধিকাংশ মুসলিমদের চরিত্র আজকাল। এদের থেকে যে নিজেকে বাঁচাতে পারলো না, সেই ব্যক্তি সত্যিকার মুসলিম হতে পারেনি, এবং কিয়ামতে ফেসে যাবে অবিচারের পাপের কারণে, তার মধ্যে সুবিচার নেই। আপনাকে সুবিচার করতে হবে। একজন আলেমের সম্পর্কে যখন আলোচনা করব, একজন ইমাম সম্পর্কে, ইমাম গাজ্জালী সম্পর্কে আলোচনা করব, তার ক্ষেত্রে সুবিচার হচ্ছে এই যে তার কিতাবে অনেক ফায়দার কথা আছে, কিন্তু সেটা ভালো ভালো আলেমদের জন্য, জনগণের জন্য না। কারণ জনগণ বুঝে না যে কোনখানে আকীদার গুমরাহি আছে, বড় ধরনের গুমরাহি আছে যাতে ইমান হারিয়ে যাওয়ার ভয় আছে। সুতরাং সেখানে গিয়ে এমন কাদাতে গিয়ে আছাড় খেয়ে পড়বে যে ওর থেকে আর উঠতে পারবে না। গোমরাহির কাদায় গিয়ে ডুবে যাবে, নাফাকিতে ডুবে যাবে। সুতরাং জনগণকে এই জন্য যেসব আলেমদের আলোচনাতে অথবা লিখনীতে বই পুস্তকে ভালো কথা আছে আর মন্দ কথা আছে, বাংলাদেশে অনেক আলেমরা আছে ভালো ভালো কথা বলে, বলে না বলে না, আবার আকিদার ক্ষেত্রে অনেক গোমরাহি আছে। এদিকে কবর মাজারের বিরুদ্ধে বলে, আবার ওদিকে ইরানের পক্ষে বলে, বলে না বলে না। আদর্শ খোমেনি যে কুফরি নেতা তাকে বলে এবং ওদের বক্তব্য শুনলে গোমরা হয়ে যাবেন আপনি জনগণ। এটা আলেমরা শুনতে পারে, শোনার পরে ওর ভালোটা নেবে, খারাপ গুলোকে ছেড়ে ফেলবে। আপনি তো বুঝলেন না যে কোনটা ভালো, আপনি প্রভাবিত হয়ে গেছেন ওর ভালো কথা শুনে। এই জন্য এইরকম আজকালকার আলেমরা হোক অথবা আগের আলেমদের কথাই হোক বা ইমামদের কথা হোক, যাদের আকীদা মানহাজেই ভুল ত্রুটি আছে তাদের কথা জনগণ শুনবে না পড়বে না, আলেমরা শুনবে আলেমরা পড়বে, যাতে করে তার জাস্টিফাই করতে পারে যে তার কতটি নিব কতটি নিব না, কোন কথাটা নেওয়া যাবে কোরআন হাদিস সম্মত, কোন কথা কোরআন হাদিস বিরোধী। তো ইমাম গাজালী খুব গুরুত্বপূর্ণ কথাই গুনাহ সম্পর্কে বলেছে, কথাগুলি খুব উপকারী, সুতরাং আপনাদের সামনে সে কথাগুলি পেশ করছি। বলছেন তিনি যে আন্না আসলাল মাসি ইনহাসার ফি মাসারাতিন আরবাহ, যতগুলি পাপ আছে, পাপগুলি চারটা রুট আছে, প্রত্যেক মানুষের পাপ আছে, কারো কম কারো বেশি, কারো সাগির আছে, অধিকাংশ লোকের কাবির আছে, আবার কাবিরা সব কাবিরা কারোর মধ্যে আছে, কারোর মধ্যে কোন কোন দিক থেকে কাবিরা আছে, সব কাবিরা নেই হয়তো। কাবিরা হোক আর সাগিরা হোক, গোনহা রুট হচ্ছে চারটি, চারটি রুট আছে, এক একটা রুট থেকে এক এক রকমের গোনহা বেরিয়ে আসে। যেমন রাস্তায় একটা রুট এদিকে গেল, একটা রুট এদিকে গেল, একটা এদিকে গেল, ওই রকম এক এক রুট থেকে এক এক রকমের গোনহা, একরকম শুধু না অনেকগুলি গোনহা আসে এক একটা রুট, চারটা রুট আর গোনহা তো অনেক আছে, গোনহা তো অনেক আছে, এক এক রুট থেকে বেশ কিছু গোনহা বেরিয়ে আসে। একটি রুট হচ্ছে এমন যেই রুট থেকে মানুষের মধ্যে যখন ওই রুটটা থাকে তখন সেখান থেকে অহংকার বেরিয়ে আসে, দাম্ভিকতা, প্রশংসাকে ভালোবাসা, যে আমার লোকেরা গুণ গায়ক পছন্দ করে, কাজ যতটা করে তার চেয়ে বেশি গুণ গাওয়া চাই, যেমন লোকে গুণ গায়ক সময়, তারপরে নিজেকে বড় মনে করা, সবাইকে ছোট মনে করা, এই অহংকারের দিকে। শুধু মানুষকে না, এটা যখন সীমা ছড়িয়ে যায় তখন আল্লাহর সামনে অহংকার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে অহংকার করে, আল্লাহর দিনের সামনে বিধানের সামনে অহংকার করে, ওহির সামনে অহংকার করে, যার ফলে আল্লাহর সামনে যে অহংকার করে সে কুফরি করে, নাস্তিক হয়, সে শিরক করে, সে আল্লাহ রাব্বের বিধানের সামনে সে মাথা উঠায় যে না এটা মানা যাবে না, এটা পারা যাবে না, এটা করা যাবে না, এটা কি করে হইতে পারে, করে না করে না, সেই লোকেরা আল্লাহর সামনে অহংকার করে, নামাজ পড়ে না, সেজদা করবো কেন, এত বড় মানুষ আমি, হ্যাঁ এত শিক্ষিত মানুষ, একজন প্রফেসর, একজন বৈজ্ঞানিক, আর একজন দেশের নেতা, হ্যাঁ এত পয়সাওয়ালা, আবার মাটিতে সেজদা করতে হবে না, ইস জনগণের সামনে গিয়ে মুসল্লিদের সাথে গিয়ে নামাজ পড়তে হবে না, আউযুবিল্লাহ, নামাজ থেকে তাকে দূরে করে দূরে, দিন থেকে দূরে করে তুলে, এই অহংকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অহংকার চলে আসে তখন রাসূলুল্লাহ হাদিসের কথা পেশ করলে তার ব্যক্তিগত মতের কথা পেশ করে বা তার মুরব্বীর মতের কথা পেশ করে, করে না করে না, এদিকে বলছেন হাদিস আছে, বলছেন আমাদের মজহাবে আছে, বলছেন আমাদের আমার পীর সাহেব তো এরকম বলেছেন, হ্যাঁ আমাদের হুজুর রাখি জানে না, ওগুলো তাদের দলিল, অহংকার রাসূলুল্লাহ সামনে দিনের সামনে, এই একটা রুট পাপের রুট। আর এতে এত গুনাহ আছে যেই গুনাহগুলি মহলিকা, তিনি বলছেন ওয়াহাজিহি যুনুবুন মহলিকাত, এই গুনাহগুলি অহংকার দাম্ভিকতা এগুলি মানুষকে ধ্বংস করে ফেলে। এই অহংকারের কারণে ফেরাউন ধ্বংস হয়েছে না হয় নাই, রাষ্ট্রীয় ক্ষমতার অহংকার আল্লাহকে অস্বীকার করিয়ে দিল, অহংকার অস্বীকার করেছে, রবি যদি হয়তো আমি রব বলেছে না বলে নাই, কারণ ধনের দাপটে অস্বীকার করল, তাই না, আল্লাহকে আল্লাহর দিনকে। এইভাবে যুগে যুগে আবু জাহাল, আমি এই মক্কার নেতা, এই মোহাম্মদের কথা শুনবো মানে অহংকার ধ্বংস করেছে, তোমার জন্য আছে আফাল আনহা, অথচ এই রুটটা থেকে অনেকে গাফিল হয়ে রয়েছে। অনেক মুসলিমরা আছে, মুসলিম শুধু না, আলেম সমাজ, জি, বক্তা, লেখক, আমার মতো কেউ লেখক নেই, আমার মতো কেউ সুবক্তা নেই, হ্যাঁ, মিষ্টিভাষী নেই, আমি হচ্ছি এই, আমার মতো কোনো মুফতি নেই, হ্যাঁ, আমার মতো আছে কে, জানে কে, আমার মতো বুঝে কে, ধ্বংস করেছে, ধ্বংস করেছে। দ্বিতীয় রুট, যেই রুট থেকে হিংসা পয়দা হয়, ওই রুটটা থেকে হিংসার পাপ আসে, সীমালঙ্ঘন, জুলম অত্যাচারের পাপ। তারপরে চতুরি, এগুলি ধোকা দেওয়া, প্রতারণা করা, কপটতা, মুনাফেকি, ওপরে একরকমের চেহারা এক কথা, ভিতরে আর একরকম, এগুলো পয়দা কর থেকে, এই দ্বিতীয় রূপ থেকে পয়দা হয়। দ্বিতীয় আর একটা রূপ আছে, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই রুটটা তারা বন্ধ করতে হবে, এই রুট গুলি আপনাকে বন্ধ করতে হবে, যে হিংসাটা আসছে কোথেকে, ও আমার থেকে বড় হয়ে যাচ্ছে সেজন্য হিংসা, হ্যাঁ, আমি ওর সম্পর্কে বাড়াবাড়ি কথা বলছি কেন, কারণটা কি, আমার মধ্যে রোগটা আছে, তাহলে আমার মধ্যে এই যে আমি ধোকাবাজি করছি, ধোকা দিচ্ছি কেন, কেন ধোকা দিচ্ছি, নিশ্চয় ব্যাকগ্রাউন্ড, কারণ আছে, কারণ আছে, ধোকা দিচ্ছেন কেন আপনি, মুনাফিকি করছেন, মমতাবাজি করছেন, নিশ্চয় পিছনে কারণ আছে, কপটতা, মুখে একরকম, কাজে আর একরকম, কেন, ভিতরে এক কথা, মুখে এক কথা, কেন, এই রুটটা আপনাকে বন্ধ করতে হবে যদি পাপ থেকে মুক্ত হতে চান। এই রুট খোলা, রাস্তা খোলা, তাহলে গাড়ি চলবে, বুঝতে পারছেন না, পারছেন না, রাস্তা খোলা তো গাড়ি চলবে, লোকজন চলবে, ওই রকম পাপ আসবে, যদি এই রাস্তা খোলা রাখেন আপনার মধ্যে, তাহলে এই পাপ তো আসতে থাকবে, এইরকম পাপ গুলি। তৃতীয় রুট আছে, বলছে মা ইহদুসু মিনহা আশ-শাররু ওয়াল হিসু বা শারাহ, যেটা দিয়ে লোভ লালসা, অতি লোভী, দেখেছেন লোভীদেরকে, লোভী, এত লোভী যে একটা যদি কোনো কিছু পড়ে পেয়ে যায়, ধর একটা মোবাইল পড়ে গেছে ৫০ টাকা, তাও ছাড়বে না, উঠিয়ে নিয়ে যাবে, দামি হইলে তো বলতে হবে না, তাই না, লোভ সামলাতে পারে না, যার ফলে নিয়ে গেল, লোভ সামলাতে পারে না, খেয়ে দিয়ে একটা করে পার্সেল বেঁধে নিয়ে যাবে, লোভী, এদিকে কেউ কিছু কেউ লোক খাবার পাচ্ছে না, ওদিকে ও বেঁধে নিয়ে যাবে, ওটা ঠিক আছে, লোভ, এই পাপগুলি হয় এদিক থেকে, এই রুট থেকে হয়। এইরকমই কুপ্রবৃত্তি, মানুষের যে মনের খারাপ চাহিদা আছে পূরণ করা, এই রুট থেকে বেরিয়ে আসে, মনের অনেক খারাপ চাহিদা আছে, কুপ্রবৃত্তির অনুসরণ, এই দিক থেকে, এই রুট থেকে পয়দা হয় ব্যভিচার, প্রবৃত্তি চাইছে, যৌন চাহিদা, যুবক, হ্যাঁ, যুবক না হলেও এখনো শরীরে ওইরকম চাহিদা আছে, শারীরিক চাহিদা আছে, সেই চাহিদা পূরণ করতে হবে, যখন বৈধভাবে পাচ্ছে অথবা বৈধ অবৈধ আর তার কাছে পার্থক্য থেকে যায়নি, কারণ সে রুটটা তার খোলা আছে, যার ফলে স্ত্রী থাকলেও জানা হচ্ছে অনেক সময়, হ্যাঁ, এই জেনা হয়, চুরি, চুরি কেন করে, লোভ সামলাতে পারছে না, আমার চাকরি দিয়ে আর এই আমার যে ইনকাম, হ্যাঁ, আমার যে জমি জায়গা, এটা দিয়ে তো বড় লোক হওয়া যাবে না, সুতরাং চুরি করতে হবে, সে ব্যক্তির চুরি হোক, কারো বাড়ির চুরি হোক, অথবা জনগণের চুরি হোক, আর দেশের সম্পদ চুরি হোক, আর সরকারি সম্পদ চুরি হোক, নেতাদের যেমন আছে, লোভী অনেক বেশি। চতুর্থ রুট, যেই রুট থেকে সৃষ্টি হয় মা ইহদুসু মিনহু আল গাদাব, ক্রোধ, রাগ, এই রুট যদি খোলা রাখেন আপনাদের রাগ পয়দা হয়, একটুতে রাগ, আর রেগে গেলে আর পড়তে চাই না, চট করে উঠে আর দেরিতে পড়ে, সবচেয়ে খারাপ রাগ, তাড়াতাড়ি উঠে আর পড়ে দেরিতে, এই রাগ সবচেয়ে খারাপ, বিদ্বেষ, হিংসা, আক্রোশ, এইরকম এই রুট থেকে পয়দায় খুন করা, মানুষের যখন রাগ ওঠে তখন না খুন করে, না খুশি হয়ে খুন করে, রাগ ক্রোধ থেকে, আক্রোশ থেকে, মারামারি, খুন, খুনাখুনি, এইরকমই ছিনতাই, হ্যাঁ, বেইমানি ইত্যাদি, জবরদখল, এগুলি হয় এই রুট থেকে। চারটি রুটের কথা বলেছেন, এই চারটি রুট কি আপনার জীবনে যদি বন্ধ করে দিতে পারে, এই গুণাগুলি কেন হচ্ছে, আমি এই স্বার্থই বাধ্য, আমি আমার রাগটা উঠতেই দেব না, বন্ধ হয়ে যাবে, আমার লোভ যা আল্লাহ দিছে তাতে সন্তুষ্ট থাকবো, হ্যাঁ, অবৈধ কোনো লোভ একটুও রাখবো না, হ্যাঁ, আল্লাহর দান, আমাকে যা দিয়েছেন আল্লাহ, আর ওকে যা দিয়েছে তাও আল্লাহ, সুতরাং সেটা আমার নয় আর আমারটা তার নয়, সুতরাং হিংসা হবে না, হিংসা হবে না, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ধ্বংসাত্মক গুনাহা অনেক আছে, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে এই শব্দটি ব্যবহৃত হয়েছে, যে হাদিসটি সব শেষে বলবো ইনশাআল্লাহ, মনে করে দেবেন যদি বলি যেত, ধ্বংসাত্মক গুনাহা তোমরা ইজতানিবু সাবআল মুবিকাত, সাতটি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। প্রথম গুনাহ কোরআনের আয়াত যে সূরা ফুরকানের আয়াত নম্বর 68 বললাম, আর এই হাদিসের আলোকে দুটোই এই ক্ষেত্রে এক, আয়াত এবং হাদিস, সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, শিরক করা অথবা শিরকের সমতুল্য গুনাহ, শুধু শিরক করা না, শিরকের সমতুল্য গুনাহ রয়েছে। শিরকের সমতুল্য হচ্ছে কুফর বিল্লাহ, আল্লাহর সাথে কুফরি করা, আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা, আল্লাহর গুণকে অস্বীকার করা, আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো এমন কিছু, আল্লাহ রাব্বুল জাতের ক্ষেত্রে, সত্তার ক্ষেত্রে অথবা গুণাবলীর ক্ষেত্রে, রুবুবিয়াতের ক্ষেত্রে, উলুহিয়াতের ক্ষেত্রে, আসমা সিফাতের ক্ষেত্রে অথবা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের ক্ষেত্রে স্পষ্ট কোনো বিধানকে অস্বীকার করা কুফর কিনা। একজন লোক শিরক করে, প্রতিমাকে সেজদা করে, আর একজন লোক দরগাকে সেজদা করে, মাজারে সেজদা করে, সমান না পার্থক্য আছে? সমান। আর একজন লোক আল্লাহকে অস্বীকার করে, সমান না পার্থক্য আছে? সমান। মানে ইসলাম থেকে বহিষ্কৃত এবং সবচেয়ে বড় অপরাধের দিক থেকে সমান। আর একজন লোক আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে না, কিন্তু আল্লাহর কোন একটি বিধানকে অস্বীকার করে, আমি সব পর্ব পাঁচ অক্ত নামাজ পড়তে পারবো না, এক অক্ত নামাজ অস্বীকার করে, শিরকের সমান নাই? না, ও তো চার অক্ত পড়ছে, মানছে, কলমা পড়ছে, না না সমান, সে কাফের। একজন লোক বলছে যে ভাই আমি ক্ষীরা বরদাস্ত করতে পারছি, সেজন্য রোজাটা মানতে পারছি না, কাফের কিনা? কাফের। একজন কৃপণ বলছে আমাকে রোজা রাখিয়া নেওয়া অসুবিধা না, নামাজ পড়িয়া নেওয়া অসুবিধা না, আরো বেশি করে নামাজ পড়িয়ে দেবো, কিন্তু আমি টাকা জাকাত দিতে পারবো না, কাফের কিনা? কাফের। একটা বিধান অস্বীকার করেছে। একজন মহিলা বলছে আমি সব মানবো, আমি হেজাব মানবো না, এই যুগে হেজাব মানা যাবে না, কাফের কিনা? আরেকজন বলছে আজকাল যারা বেদিন, যে ইসলামের সময় মানা যাবে, দণ্ডবিধানগুলি আজকাল অচল, চলবে না, চোরের হাত কাটা ওসব চলবে না, সব বড় বড় তো, হ্যাঁ ওগুলো সব মধ্যযুগীয় কাজ, এগুলো এখন চলবে না, কাফের কিনা? মুশরিকের সমান, কোন পার্থক্য নেই। মহান আল্লাহ শিরক সম্পর্কে কোরআনে কারীমে অনেক আয়াত রয়েছে, তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন, তার বাসস্থান হচ্ছে জাহান্নাম, ওমালি যালিমিনা মিন আনসার, আর জাহান্নাম যে বাসস্থান হয়ে গেল, তো কেউ উঠাবার তো থাকতে পারে, সুপারিশ তো বলতে পারে, যে সুপারিশ করে পাঁচ অক্ত নামাজ পড়েছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, নেক কাজ, মেলা নেক কাজ করেছে, তাহাজ্জুদ পড়েছে, যদি কবরে সেজদাই করে মারা যায়, শিরকি কুফরি এইসব আকিদা নিয়েও মারা যায়, তো কি নবীর সুপারিশ পাবে না? আল্লাহ বলছে আমালি যালিমিন মিন আনসার, এই এত বড় জালে মুশরিক, এর জন্য কোন আনসার সাহায্যকারী সুপারিশকারী কেউ নেই, কেউ সুপারিশ করতে পারবে না, ফামা তানফাহুম শাফাতু শাফিন, সূরাতুল মুদাসসির আল্লাহ বলছে কোন সুপারিশকারী সুপারিশ কাজে আসবে না এদের ক্ষেত্রে। তাহলে শিরক কুফরি বললাম, আরেকটি গুণা এখানে বলিনি, সেটা হচ্ছে এই শিরকের সমতুল্য সঠিক মতে, এবং সাহাবাই কেরামদের এর উপর ইজমা ছিল, ঐক্যমত ছিল, এর উপর কি ছিল? ঐক্যমত ছিল, সাহাবাই কেরামদের মধ্যে কোন ইখতিলাফ দুটি মত ছিল না, তা হচ্ছে বেনামাজের মাসলা, যারা নামাজ স্বীকার করে যে ভাই পড়বো, হুজুর দোয়া করিয়েন, হুজুর একটু দোয়া করিয়েন, নামাজটা পড়তে পারি না, শুধু মানছে নামাজ কিন্তু অবহেলা, গাফিলতি, পড়বো পড়ছি, এখন বয়স আছে, সময় আছে, মুসলিম না কাফের ইখতিলাফ আছে, দুটো মত আছে, কিন্তু সাহাবায়ে কেরামদের যুগে ইখতিলাফ ছিল না, 110 হিজরি পর্যন্ত কোন দ্বিমত ছিল না, সাহাবায়ে কেরামদের যুগে 110 হিজরিতে শেষ হচ্ছে, পরে ইখতিলাফ শুরু হয়েছে। আর যদি ইখতিলাফ করে উম্মতে যে কোনো ক্ষেত্রে, বিশেষ করে দিনের ক্ষেত্রে, আর দিন হচ্ছে সমস্ত ক্ষেত্রকে সামিল, সুতরাং সব ক্ষেত্রেই ফরুদ্দু ইলাল্লাহ ওয়া রাসূল, কোন দিকে ফিরাতে হবে, ফিরতে হবে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যেতে হবে, অর্থাৎ কোরআন এবং হাদিসের কাছে ফয়সালা চেয়ে নিতে হবে, বেনামাজি মুসলিম না মুসলিম নয়, আমরা দুই দল দুই দিকে হলে এক দল বলছে যে মুসলিম কি করে বলেন যে কাফের, মেলা ভালো কাজ করে, আর একদল বলছে যে না না না না বেনামাজি কি করে মুসলিম হইতে পারে, কারণ রাসূলুল্লাহ কাফের বলেছেন। হ্যাঁ সাহাবায়ে কেরামদের ঐক্যমত ছিল যে তারা কাফের। এখন আমাদের বিবাদ মিটাবে কে? আল্লাহ মিটাবেন আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন এবং হাদিসে কোন একটি জায়গায় এ কথা নেই যে বেনামাজি মুসলিম, এ কথা দেখান তো কোথাও আছে? এই পয়েন্টটা ভালো করে মনে রাখবেন, কোন জায়গায় কোরআনের একটি আয়াত অথবা রাসূলুল্লাহ হাদিস দেখাতে পারবেন না যে বেনামাজি মুসলিম, এই কথাটি আছে স্পষ্ট। পক্ষান্তরে স্পষ্ট হাদিস আছে, ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যদি কেউ নামাজ ছেড়ে দেয় তাহলে কি হয়ে গেল? কাফারা, কাফের হয়ে গেল। তাহলে যে কাফের বলছে তার কাছে স্পষ্ট দলিল আছে, আর আপনি বলবেন যে না সে ফাসেক মুসলিম কাফের নয়, আপনার স্পষ্ট দলিল নাই, তাহলে আপনি কমজোর, আপনার মত ঠিক নয়। তো বলছিলাম যে নামাজ ছাড়া এমন অপরাধ, এক অক্ত ছাড়লেও এত বড় অপরাধ যে মুশরিকের সমান, হরে রাম হরে কৃষ্ণ যে করে তার সমান, ইয়াগস যে বলে তার সমান, যে কবর মাজার সেজদা করে তার সমান, যে নাস্তিক তার সমান। জি হ্যাঁ, সমান অপরাধের সমান, ইসলাম থেকে খারিজ হওয়ার দিক থেকে সমান। বাকি কথা, ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার পরেও কেউ কাছে আছে কেউ দূরে আছে, এটা হতে পারে না? পারে না। আপনি বলছেন আমি বাড়ির বাইরে আছি, বাড়ির বাইরে কাছে হইতে পারে দূরে হইতে পারে, পারে না? বাড়ির বাইরে মানে বাড়ির বাইরে, বাড়ির বাইরে গেটের বাইরে খানে আছে, ঠিক না? আমার বাড়ির বাইরে মানে 10 কিলোমিটার দূরে হইতে পারে। হ্যাঁ হইতে পারে না? পারে না, ঠিক ওই রকম বুঝবেন না। বেনামাজি কাফের মানে বলছে না যে একটা লোক আল্লাহকে মানে না ওর মতো না, কিন্তু কুফরি দিক থেকে সমান, কুফরি দিক থেকে সমান। বাকি কথা হলো কুফুরির মধ্যে বিভিন্ন স্তর আছে, শিরকের মধ্যে বিভিন্ন স্তর আছে। জি স্তর আছে, বড় শিরক বিভিন্ন স্তর আছে। একটি লোক 10 রকমের শিরক করে, একটি লোক একরকম শিরক করে, দুজনে সমান হবে নাকি? একটা লোক একবার জেনে লিপ্ত আরেকজন 10 বার, সমান নাকি? ঠিক ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করেন না। কেউ যদি শিরকি আকীদা রাখা অবস্থায় বা শিরকি আমলের অবস্থায় মারা যায় তওবা ছাড়া, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ মাফ করবেন না তার সাথে শিরক করা হলে। ওয়া ইগফিরু মা দুনা যালিকা, শিরকের নিচের গুনাহ, মা দুনা শিরক ছাড়া নয়, শিরক ছাড়া অন্য গুনাহ মাফ করে তাহলে নাস্তিকতার গুনাহ মাফ করবে? হ্যাঁ, দিনকে অস্বীকার করার গুনাহ মাফ করবেন, দিনের হুকুম আহকাম অস্বীকার করার কথা গুনাহ মাফ করবেন না? মা দুনা মানে নিচের, শিরকের নিচের যদি কোনো গুনাহ হয় তো মাফ করতে পারেন, পারবেন, করবেন আল্লাহ, কিন্তু লেমাইয়াশা সকলকে নয়, সকল অপরাধীকে না, বরং যাকে আল্লাহ চাইবেন এবং যতটা শাস্তি দিয়ে চাইবেন না বিনা শাস্তিতে চাইবেন সেটা আল্লাহর ইচ্ছা। এ আছে সুরা নিসা আয়াত নম্বর 48 এবং আয়াত নম্বর 116, দুই জায়গায় সুরা নিসাতেই রয়েছে। তবে কেউ যদি শির করার পরে তওবা করে, শির করেছিল করার পরে তওবা করে নিয়েছে, কবরে সেজদা করতো, মাজারে সেজদা করতো, হিন্দু কত দেব দেবীকে সেজদা করেছে, খ্রিস্টান তৃতীয়বাদে বিশ্বাসী ছিল, মুসলিম হয়ে গেছে, কলমা পড়ে মাফ করবে না? মাফ হবে না? হবে না, সব মাফ হয়ে যাবে। আলী ইসলাম ইয়াহদেও মা কান কাবুল ইসলাম, গ্রহণ করলে সঠিক ইসলাম মানলে অতীতের সমস্ত গুনাহ ধ্বংস হয়ে যায়। এই জন্য এই সূরা ফুরকান আয়াত নম্বর 68 পরে, হ্যাঁ 68, 69, 70 এই আয়াতগুলোতে ইল্লামান তাওবা, হ্যাঁ শিরক করে, কোন করে, সিনা করে, কেউ যদি তওবা করে, মৌখিক তওবা না, ওয়া আমানা ঈমানে নবায়ন করে, ওয়া আমিল আমালান সলিহান, এবং ভালো কাজ করে প্রমাণ করে দেয় যে আমি সত্যি সংশোধন করে নিয়েছি, আমি আর সেই খারাপ মানুষ নই, আমি এখন ভালো হয়ে গেছি, আমি আল্লাহ অভিমুখী হয়ে গেছি, আল্লাহর দিকে আমি ছুটছি এখন, ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাত হাসানাত, তাদের গুনাহগুলিকে আল্লাহ নেকিতে বদলিয়ে দেবেন, রূপান্তরিত করে দেবেন। শিরক অনেক রকমের রয়েছে, তার মধ্যে ভাগ জানেন আপনার শিরক, বড় শিরক আর ছোট শিরক। বড় শিরক কি করে? ইসলাম থেকে বের করে দেয়। বড় শিরকের পরিণাম চিরকাল জাহান্নামে থাকতে হবে। বড় শিরক মানে ইসলাম থেকে খারিজ এবং চিরকাল দুনিয়া ইসলাম থেকে খারিজ, তার রক্ত হালাল এবং বলেন আখেরাতে চিরকালের জাহান্নামি। পক্ষান্তরে ছোট শিরক কাবিরা গুনাহ শাস্তি হতে পারে আখেরাতে, কিন্তু স্থায়ী শাস্তি না, ইসলাম থেকে বহিষ্কার হবে না। ফাসেক মুসলিম, যারা ছোট শিরক করে তারা ফাসেক গুনাহগার মুসলিম, অন্যান্য কাবিরা গুনাহকারীদের মতো। বড় শিরক অনেক রকমের রয়েছে, তার মধ্যে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করা, আল্লাহ ছাড়া অন্যের জন্য মান্নত করা, এইরকমই জাদু কাজকর্ম, হ্যাঁ এই যে দোয়া তাবিজ বলে, এগুলি হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। এইরকমই তাবিজে বিশ্বাসে হয় তাবিজই আই সুস্থ করে বা তাবিজই রক্ষা করে এরকম মনে করা, কবর পাকা করে তার কাছ থেকে চাওয়া, কোন কবরবাসী থেকে ফরিয়াদ করা ইত্যাদিতে তারা মানুষের প্রয়োজন মিটাই, মানুষের ডাকে সাড়া দেয় বা উদ্ধার করতে পারে, পাশে দাঁড়াইতে পারে ওলি আউলিয়ারা। এইরকমই আল্লাহর হালাল কৃতকে হারাম মনে করা অথবা হারামকে হালাল মনে করা, হারামকে হালাল মনে করা অথবা হালালকে হারাম মনে করা, যে না ধর্ষণ হইলে হারাম, আর যে সম্মতি হয় সাবালিকা তাহলে অসুবিধা নেই, সাবালক সাবালিকা বেরিয়ে গেছে অসুবিধা কি, কোর্টে গেল জেনা করার পরে গেছে কোর্টে কোনো অপরাধ না, বয়স ঠিক আছে তো, হ্যাঁ বয়স ঠিক আছে অসুবিধা নেই বিয়ে পড়ে না, ঠিক না, কোন অপরাধ কি না, যদি এই বিশ্বাস রাখে তাহলে এটা কুফরি শিরক, কারণ আল্লাহর বিধানে সম্মতির জেনাও হারাম আর অসম্মতির ধর্ষণ আর অসম্মতির জেনাও হারাম। ছোট শিরকের মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে, যেমন হালকা লোক দেখানো লোক শোনানো কাজ, ফুল লোক দেখানো নয়, ফুল লোক দেখানো বড় শিরক। আমি নামাজ পড়তেন না কিন্তু আপনার বাসায় চলে গেছি, আমি নামাজ পড়তে যেতেন না, শেখ আছে তো যেতেই হবে, তো পুরো নামাজটা কার জন্য, আল্লাহর জন্য আমার জন্য আমার স্বার্থে, সুতরাং বড় শিরক এই নামাজ পড়া, ভালো করে শুনে রাখেন। এই জন্য অনেকে মনে করে লোক দেখানো নামাজ ছোট শির, না ছোট শির নয়, ফুল নামাজটাই হইল, ফুল রোজাটাই হইল, ফুল দান খায়রাতটাই হইল কার জন্য, মানুষের জন্য, কোন মানুষের জন্য, বড় শিরক। আর ছোট শির কখন হবে, না নামাজ পড়তো কিন্তু নামাজ পড়তে গিয়ে দেখছে যে একজন বড় মানুষ, হ্যাঁ অমুক শেখ অথবা আমার বাপ অথবা শ্বশুর আমার নামাজটা দেখছে যে কেমন নামাজ পড়ে জামাই, তখন নামাজটাকে একটু সুন্দর করে সাজিয়ে পড়ছেন, লম্বা সিজদা, লম্বা রুকু, হ্যাঁ লম্বা তেলাওয়াত, বুঝা গেছে না, এটা হচ্ছে শিরক আসগার, ছোট শিরক কাবিরা গুনাহ, ইসলাম থেকে খারিজ করবে না। এইরকমই অলৌকিক কুলক্ষণ মনে করা, আর অলৌকিক কুলক্ষণের শিরক আমাদের দেশে প্রচুর রয়েছে। আল্লাহ ছাড়া অন্যের কসম করা, দানার কসম, দানা ছেয়ে বলছি, ছেলের গায়ে হাত দিয়ে, স্বামীর গায়ে হাত দিয়ে, সব শিরক। কাবার কসম, না কাবার রবের কসম বলবেন, কাবার কসম শিরক, কাবা হচ্ছে হ্যাঁ পাথর। কয়টি গুনাহ বললাম, শিরক বিস্তারিত বললাম, আর আরেকটি কোরআন আয়াত আলোচনা করেছি, খুনের গুনাহ, তাই না, খুনের গুনাহ, আর আরেকটি কি বলেছি, জেনা, তাহলে তিন নম্বর জেনা হয়েছে। এই খুনের বিষয়টি একটু বলবো, আর তার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওই হাদিসটিতে ধ্বংসাত্মক গুনাহ কথা বলা হয়েছে, তাতে রয়েছে সেহের, শিরকের পরে কিসের কথা রয়েছে, আর শিরক, তারপরে অসেহের ও জাদু, জাদু ধ্বংসাত্মক গুনাহ কেন, এই জন্য ধ্বংসাত্মক গুনাহ যে জাদু হচ্ছে বড় শিরক, জাদু বড় শিরক করা ছাড়া কখনো হয় না, বড় শিরক করা ছাড়া জাদুটো না হয় না, মান মারা হয় না, দোয়া তাবিজ, দেশি ভাষায় দোয়া তাবিজ, বিষয়টিকে হালকা করে দেওয়ার জন্য, হ্যাঁ একটু রুচিশীল করে দেওয়ার জন্য, অমুককে দোয়া তাবিজ করেছে, দোয়া তো আল্লাহর কাছে আমরা দোয়া করি, হালকা হয়ে গেল, আর তাবিজ একসিনে অল্প কিছু লোক আমাদের মতো সহি আকিদের লোক যারা আছে আমাদের কোরআন হাদিসের অনুসারী সত্যিকার, তারাই তাবিজটাকে শিরক মনে করে, বাকি তো আমাদের দেশের মল বিষয় হুজুরা তো তাবিজ ব্যবসা, এটা হচ্ছে তাদের একটা পেট ব্যবসা, তাই না, ধর্ম ব্যবসা, তো ওখানেও তাবিজ জায়েজ তাদের কাছে, কোরআন হাদিসের দোয়া দিয়ে হইলে, সূরা কালাম দিয়ে হইলে, তাহলে দিল সেহের জাদুর মতো কুফরিটাকে কত হালকা করে, বুঝছেন না, এভাবে বহু পাপকে আমাদের সমাজে হালকা করে দেওয়া হয়েছে, সেহের জাদু টোনাকে দোয়া তাবিজ বলে হালকা করে দেওয়া হয়েছে, দাড়িকে সুন্নাত বলে হালকা করে দেওয়া হয়েছে, হ্যাঁ করা হয়েছে না হয়নি, জর্দা তামাকে আর ধূমপানকে মাকরুহ বলে হালকা করে দেওয়া হয়েছে, অসুবিধা নেই, অসুবিধা নেই, তাই না, অথচ হারাম, দাড়ি ওয়াজিব, দিল হাল সুন্নাত, সুন্নাত মানি রাখতে হবে না, সুন্নাত মানি রাখতে হবে না, খুঁজা পাওয়া যায় না, খুঁজা পাওয়া যায় না দাড়ি মুসলিম সমাজে, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মার রহিম আল্লাহ, আল্লাহ যার রহম করেছে তাকে দাড়ি রাখা তৌফিক দিয়েছে। জাদু যে কুফরি এবং শিরক এর দলিল কোরআনে কারিমে রয়েছে, সূরা বাকারা আয়াত নম্বর 102 এ লম্বা আয়াত রয়েছে, শুধু ওই কুফরির কথাটি যেখানে রয়েছে ওটাই বলছি, ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাস শায়াতিনা কাফারু, মহান আল্লাহ বলছেন যে সুলাইমান আলাইহিস সালাম কুফরি কাজ করেন নাই, শয়তানরা বরং কুফরি কাজ করেছে, ইয়াল্লামুনান নাসাসের, কেন শয়তানরা কুফরি কাজ করেছে কিভাবে, বলছে তারা লোকদেরকে কি করত, সেহের জাদু শিখাইতো, তাহলে জাদু শিখানো, জাদু শিখা এবং শিখানো কি কুফর, আল্লাহ বলছেন আর সুলাইমান আলাইহিস সালাম জাদুর বলে রাজত্ব, আংটির বলে রাজত্ব, এগুলো কুফরি আকীদা। আমাদের দেশে এক শ্রেণীর জাহেল ওয়াইজ বক্তারা বয়ান করে যে সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব একটা আংটি দিয়ে চলতো, এই জন্য আজকাল আংটির মেলা দাম আছে মূর্খ লোকদের কাছে, খাস খাস আংটি, এই আংটিতে অনেক গুণাগুণ আছে। তারপরে হারুত মারুত কে আল্লাহ তাদের পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন, তারা জাদু শিখেত, কিন্তু বলতো দেখো শিখিয়ে দিলাম কিন্তু প্রয়োগ করিও না, প্র্যাকটিক্যাল করিও না। ইন্নামা নাহনু ফিতনাতুন, আমরা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, ফালা তাকফুর, কুফরি কাজ করিও না। একথা বলেন তো ফালা তাসখার, জাদু করিও না। জাদুকে কি বলা হয়েছে এখানে? কুফর বলে, ফালা তাকফুর। তাহলে এই আয়াতেই দুটো দলিল রয়েছে যে জাদু হচ্ছে কি? কুফর। এই জন্য জাদুকরের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। জাদুকর যদি ধরা খায় তো মুসলিম শাসকের জন্য ফরজ যে জাদুকর কে হত্যা করবে। আরো দলিল শুনে, দুনিয়াতে তো কাফের জাদুকর, যে জাদু শিখে শিখায় বা জাদু করে করায়, জাদু শিখেন না আপনি, কিন্তু একজনকে ওঝাকে বলেন যে অমুককে একটু ই করতে, বান মারতে হবে, অমুককে অমুকে এই ক্ষয়ক্ষতিটা আমার, আমি করতে চাই তোমাকে করে দিতে হবে, এত টাকা নেব। আপনি করাইলেন কারো মাধ্যমে, আপনিও বড় কুফরি করলেন, শিরক করলেন, কুফর। দুনিয়াতে কাফের আর আখেরাতে চিরকালের জাহান্নামী। আখেরাতে চিরকালের জাহান্নামীর দলিল কি? আয়াত থেকে দলিল বলছি, ওই আয়াতের শেষ অংশ, ওয়ালাকাদ আলিমু লামানিশতারাহু মালাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলছেন যে তারা ভালো করে জানতো সুলাইমান আলাইহিস সালাম যুগে শয়তানরা, মানুষ শয়তান, জিন শয়তান, যারা জাদুর কাজ কর্ম করত, যে লামানিশতারাহু, যা তারা ক্রয় করেছে, মানে যেসব কার্যক্রম তারা করছে জাদুর, মালাহু ফিল আখিরাতি মিন খালাক, যে তাদের জন্য আখিরাতে কোনো অংশ নেই জান্নাতে, আখিরাতে কোনো অংশ নেই তাদের জন্য জান্নাতে, চিরকালের জন্য জাহান্নামে থাকতে হবে। চিরকালে জাহান্নামে থাকে কে? ফাসিক থাকে না, মুসলিম হলে থাকে না? থাকে না। তাহলে কাফের মুশরিক, যে জাদুকর হচ্ছে কাফের মুশরিক এবং চিরকালে জাহান্নামে। আরেকটি পাপ জেনা, জেনা ব্যভিচার সম্পর্কে বিস্তারিত বলার সময় নেই, কারণ আমি দশটা বলার আলাদা করেছি, প্রথম দিকে এখন আছি। তবে মনে রাখবেন যে জেনার একটি দিক বলছি শুধু, জেনা মানুষের ব্যক্তি জীবনের ক্ষেত্রে, পারিবারিক জীবনের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে, দুনিয়াতেও লাঞ্ছিত করে এবং আখেরাতেও লাঞ্ছিত করবে। জেনা এমন পাপ যাতে দুনিয়াতেও বড় লাঞ্ছিত, সারা জীবন লাঞ্ছিত থাকে, সে লাঞ্ছিত থাকে, তার গোটা বংশধর লাঞ্ছিত থাকে, তাকে না তাকে না, রাস্তা দিয়ে গেলে 25-30 বছর হয়ে গেছে ওই জেনার ঘটনা, গ্রামওয়ালা জানতো, সবাই বলে যে এই যে এইটু ওই অমুক লুচ্চাটা রে, বলবে না বলবে না? হ্যাঁ, আচ্ছা, শুধু নিজেকে লাঞ্ছিত করলো না, ওর বাপ মা, এটা ওই লুচ্চার বাপ না, বলবে না বলবে না? হ্যাঁ, এটা অমুকের ছেলে না, এই যে ধরা খেয়েছিল এতদিন আগে, এটা অমুকের ছেলে না, এই এইটা এই মহিলা অমুকের মা না, ওই লুচ্চার মা না? দেখেন, বাপকে লাঞ্ছিত, মাকে লাঞ্ছিত, স্ত্রীকে লাঞ্ছিত, ছেলে মেয়েকে লাঞ্ছিত, আরে মরে গেছে জেনা বিচার করে, বলছে অমুক লুচ্চার ছেলে, এগুলো অমুক লুচ্চার মেয়ে, ধর ওর বাড়ি মেয়ে ছেলের বিয়ে দেবো না, করবে না করবে না? সুবহানাল্লাহ, গোটা বংশকে লাঞ্ছিত করে, দুনিয়াতে আল্লাহ লাঞ্ছিত করেছেন এবং এই জেনাকারীর কারণে তার গোটা বংশকে লাঞ্ছিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু দুনিয়ার লাঞ্ছনা, আখিরাতে যে কত লাঞ্ছনা রয়েছে হাশরের মাঠে অসংখ্য মানুষের সামনে, এবং জাহান্নামে যেতে হবে। আর এই কোরআনের আয়াতে 3 নম্বর সে কাবিরা গুনাহ বলে আল্লাহ উল্লেখ, ওয়ালা ইয়াজনুন ওয়ালা তাকরাবুজ্জিনা ইন্নাহু কানা ফাহিশা, জেনার কাছেও যেও না, এখানে গেলে এই কথা বাড়াইলেই আমার এই মেয়ের সাথে খারাপ একটা নিয়ত হইতে পারে, কথাই বাড়াবো না, এখানে শেষ, অফ টেলিফোন, ধরবো না, এর জবাব দেব না, চ্যাটিং করব না, হ্যাঁ ফেসবুকে এইসব মহিলাদের কোনো কথার উত্তর দেব না ইত্যাদি, যদিও অফার তারপরেও না। কিন্তু আজকাল অনেক অসৎ লোকরা রয়েছে, কিছু ইসলাম চর্চা করে আবার জেনার কাছে এমন ভাবে চলে যায় যে ফিরে আসা মুশকিল হয়ে যায়, ফিরে আসা মুশকিলে বড় জেনায় লিপ্ত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আমাদের যেন হেফাজত করেন এবং সমস্ত রকমের পাপ থেকে আল্লাহ যেন আমাদের বাঁচিয়ে রাখেন। 4টি গুনাহ বললাম, তাই না? এসেহের জাদুর মতই হচ্ছে আর একটি অপরাধ, সেটা বলে 5টা পুরা করে দিই, সেটা হচ্ছে জ্যোতিষী বিদ্যা, গণকের কাজ, গণকের পেশা, এটা কুফরি কাজ, শিরকি কাজ, কুফরি, শির ছাড়া হয় না। মন্ত্র তন্ত্র যেগুলোতে দেবদেবীর নাম থাকে, হ্যাঁ, কুফরি শির থাকে, এবং কোরআন এবং হাদিসে কোরআনে পাকের অবমাননা থাকে, এগুলোর দ্বারা হয়। শিরক কুফরি ছাড়া সেহেরও হয় না, আর এই গণকদের পেশাদ জ্যোতিষী বিদ্যায় এটাও হয় না, যার ফলে এটা বড় কুফরি। গণক সম্পর্কে, গণকের কাছে, গণক তো কাফের, কিন্তু গণকের কাছে কেউ যদি যায় তার সম্পর্কে কি জানা আছে? গণকের কাছে যদি খেল তামাশা করার জন্য যায়, দেখি একটু সবাই হাত দেখাইছে, আমিও দেখাই, ও তোমার এখানে যে দুটা রেখা দেখছো না, তোমার দুই বিয়ে হবে। ছোটকালে আমাদের এরকম করতো, গ্রামে অঞ্চলে আসতো বা রাস্তাঘাটে ফুটপাতে বসে আছে, দেখেছ না? দেখেন নাই, বিদেশ যাচ্ছি আমার, একটু বলেন তো সৌদি আরবে যাচ্ছি কি হবে না হবে, ভাগ্য ভালো আছে, যাও যাও যাও। আরেকজনকে বলেন তোমার ভাগ্য খারাপ, ফিরে আসবে তুমি ব্যর্থ হয়ে। এই পেট ব্যবসা কুফুরি কাজ। যদি কেউ খেল তামাশা করার জন্য রসিকতার ছলে যায়, ৪০ দিনের ইবাদত করলাম, তুকবাল্লাহু সালাতু আরবাঈনা ইয়ামান, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ যদি বিশ্বাস করে, বিশ্বাস করে, আজকাল বড় বড় নেতারা বিশ্বাস করে যে ইলেকশন সামলে ইলেকশনে জিততে পারবো কি পারবো না, এমপি সাহেব এই ইলেকশনে এত টাকা খরচ করে ইলেকশন লড়বো তো আসতে পারবো কি পারবো না, হ্যাঁ প্রতিদ্বন্দ্বীকে হারাইতে পারবো কি পারবো না, করে না করে না? فقد كفر بما انزل على محمد صلى الله عليه وسلم যেই ব্যক্তি মান আতা কাহিনান আও আরাফান, যেই ব্যক্তি গণক জ্যোতিষীর কাছে যাবে, فصدقه بما يقول যা কিছু বলল বিশ্বাস করল, فقد كفر بما انزل على محمد صلى الله عليه وسلم মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা নাযিল হয়েছে তার সাথে আল কোরআনের সাথে কুফরি করল, আল কোরআনকে অস্বীকার করল। আল কোরআন বলছে যে আল্লাহ ছাড়া আসমান জমিনে কেউ গায়েব জানে না, আর এই গণক আর গণকের কাছে যে আশ্রয় নিল গেল জানার জন্য সে বিশ্বাস করে যে এও বলতে পারে কি ভবিষ্যৎ সম্পর্কে, হারিয়ে যাওয়া বস্তু সম্পর্কে, পালিয়ে যাওয়া বস্তু সম্পর্কে, অদৃশ্য সম্পর্কে জানে, যে যাই সেই মনে করে, আর যে এই কাজ করে ও দাবি করে যে আমি আলেমুল গায়েব। সুতরাং কাফের মুশরিক। তারপরে পাঁচটি হয়েছে না, বেনামাজিটা একটা শিরক, তারপরে কি বললাম, হ্যাঁ খুন করা, জেনা করা, হ্যাঁ সেহর হয়ে গেছে, তারপরে গণক জ্যোতিষীর পেশা হয়েছে, বেনামাজি হয়ে গেছে, ছয়টা হয়ে গেছে, বোঝা গেছে ছয়টা, মনে রাখবেন। সাত নম্বর তাহলে বলি, খুন করা হয়ে গেছে, খুন করা সম্পর্কে দলিলগুলি বলিনি, সংখ্যা বলেছি, একটি দলিল বলি। খুন করা সম্পর্কে সূরা নিসার আয়াত নম্বর ৯৩ রয়েছে পাঁচটি শাস্তির কথা, যে কোন মুসলিমকে খুন করে, মুমিনকে খুন করে, তার জন্য পাঁচটি আযাব রয়েছে, পাঁচটি তার কি রয়েছে, শাস্তি রয়েছে। ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যে ইচ্ছা করে কোন মুমিন মুসলিমকে খুন করলো, ফাজাযাহু জাহান্নাম, তার শাস্তি একটি হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, চিরকাল সেখানে থাকবে, চিরকাল থাকবে। হালাল যদি মনে করে যে তোকে খুন করা হালাল, কোন অপরাধ হবে না, তাহলে সে চিরকাল জাহান্নামে থাকবে। আর যে হালাল না মনে করে, আক্রোশে শত্রুতায় রাগে খুন করেছে, তাহলে দীর্ঘকাল থাকবে, হাজার হাজার লাখ লাখ বছর থাকবে। খালিদান ফিয়া মানে দীর্ঘকাল, যেমন আমরা ২০-২৫ বছর সৌদি আরবে থাকলে দেশে গেলে কি বলে, চিরদিন থেকেই গেলেন বিদেশে, বলে না বলে না, জি হ্যাঁ দীর্ঘকাল, খালিদান ফিয়া। ও গজব আল্লাহ আলী, আল্লাহর গজব তার ক্রোধ হইতে থাকবে, আল্লাহ কখনো তার রাজি হবে না, গজব হইতে থাকবে দুনিয়া আখিরাতে। রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা আল্লাহর পক্ষ থেকে, মহাশাস্তি, আল্লাহ বড় শাস্তি খুনির জন্য প্রস্তুত করে রেখেছেন। আর মুসলিম দেশে বেশি খুন হচ্ছে, মুসলিমদের হাতে বেশি খুন হচ্ছে। বর্তমান যুগের পত্রপত্রিকা প্রচার মাধ্যম যদি দেখেন, মুসলিম দেশে খুনের ঘটনা বেশি আর মুসলিমরা খুনি বেশি। কেন? কোরআন থেকে তাহলে কত দূরে সরে গেছে, আখেরাত থেকে কত নির্ভীক হয়ে গেছে, কোনো ভয় নেই আখেরাত বলে, যে পাঁচটা শাস্তি ইন্তেজারে আছে, অপেক্ষায় আছে। আল্লাহু আকবার, দুনিয়াতে আল্লাহ পাকের গজব লানত, আর আখেরাতের শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন, আমাদের পরিবারের হেফাজত করেন, আমাদের মুসলিম ভাই বোনদের হেফাজত করেন। একজন মানুষকে কেউ যদি খুন করে, সূরায়ে মায়েদার আয়াত নম্বর ৩২ মহান আল্লাহ ইরশাদ করেছেন, একজন মানুষকে যদি খুন করে তাহলে সে কত বড় অপরাধী হয়। মান কাতালা নাফসান বিগাইর নাফসিন আও ফাসাদিন ফিল আর ফাকান্নামা কাতালা নাসা জামিয়া, একজনকে যদি খুন করে তাহলে সে গোটা মানবতাকে খুন করল। ইসলাম এই আদর্শ শিখায় যে একজন মুসলিম কখনো খুনি হতে পারে না। একজন মানুষকে যদি খুন করে, নাফসান মুসলিমান বলা হয়, তো ওইখানে মান কাতালা নাফসান বেগের নাফসিন, সে খুনি ছিল না যে কেসাসে তাকে হত্যার বদলে হত্যা করা হয়েছে, হ্যাঁ তার মৃত্যুদণ্ড আসলে আল্লাহ ফরজ না। বিনা অপরাধে কোন ব্যক্তিকে, অপরাধ মানে এমন অপরাধ না যে তার জন্য মৃত্যুদণ্ড, যদি কোন মানুষকে হত্যা করে মুসলিম অমুসলিম, সে গোটা মানব জাতিকে হত্যা করল, এত বড় অপরাধ করলো। কারণ যে একবার একজন মানুষকে হত্যা করতে পারবে, সে এই রকমের পরিস্থিতিতে সব মানুষকে হত্যা করতে পারবে, সে যেন সমস্ত মানবতাকে হত্যা করল। সুতরাং মুসলিম কখনো খুনি হতে পারে না, মুসলিম কখনো সন্ত্রাসী হতে পারে না, মুসলিম কখনো জঙ্গি হতে পারে না, আল্লাহ যদি রক্ত হালাল না করেন কখনো হালাল মনে করতে পারে না, মুসলিম কখনো বাড়াবাড়ি করতে পারে না, মুসলিম কখনো সীমা লঙ্ঘন করতে পারে না। যতই শত্রুতা, কুফরি শত্রুতা আছে, সে কাফের অন্তরে শত্রুতা আছে, সে তো তার বহিঃপ্রকাশ খুন করবে না কখনো না। অনেক সময় ইসলামে ঘৃণা রাখতে বলা হয়েছে, পাপ পাপীকে ঘৃণা করতে বলা হয়েছে, কিন্তু ঘৃণা প্রকাশ করতে বলা হয়নি, কথাটা অনেকে বুঝেন না, যার ফলে হেকমায় গিয়ে ভুল করে। পাপীকে ঘৃণা করবেন না, করবেন না, আবার বিদাতীদের মতো বলবেন না যে পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না, এটা অনৈসলামিক কথা, বিদাতী মূর্খদের কথা। পাপকেও ঘৃণা করতে হবে আর পাপীকেও ঘৃণা করতে হবে, কিন্তু ঘৃণা করতে হয় মুখ দিয়ে না, এখান দিয়ে অন্তরে ঘৃণা হয়। কোরআন হাদিসে এই কথা বলে, ঘৃণা প্রকাশ করো, তাকে বলো যে তোমাকে ঘৃণা করি যেহেতু তুমি চুরি করো, সেই জন্য তুমি মিথ্যা কথা বলো, সেই জন্য তুমি মোনাফেক, সেজন্য তোমাকে ঘৃণা করি, বলতে বলা হয়েছে নাকি? এই এই কথাগুলি বুঝে না, এই জন্য দিনকে পূর্ণরূপে বুঝার চেষ্টা করো। তাহলে এটা হচ্ছে দিনের ফেক, দিনের জ্ঞান। অন্তরে অবশ্য একজন সিগারেট খাচ্ছে, ঘৃণা করবেন না, করবেন না। জর্দা খাচ্ছে, ঘৃণা করবেন না, করবেন না। মদ খাচ্ছে, ঘৃণা করবেন কি করবেন না, করবেন না। রাস্তা দেখছেন ধোঁয়া ছাড়ছে, ঘৃণা করবেন কি করবেন না, কিন্তু ওকে বলবেন যে তুমি ধোঁয়া ছাড়ছ, সেজন্য তোমাকে ঘৃণা করি, বলতে হবে মারামারি লেগে যাবে, গায়ে জোর ওদের, দল ভারী ওদের, সুতরাং মারামারি শুরু হয়ে যাবে, তাই না? তার ঘৃণা অন্তরে রাখতাম, কিন্তু ঘৃণা প্রকাশ করতে কথা বল। বেনামাজিকে ঘৃণা করবেন কি করবেন না, আপনার ভাই বেনামাজি ঘৃণা করবেন কি করবেন না, আপনার বস কফিল বেনামাজি ঘৃণা করবেন কি করবেন না, অবশ্যই ঘৃণা করো। কিন্তু যদি বলে কফিলকে বলেন যে তুমি যেহেতু নামাজ পড়ো না, সেই জন্য তোমাকে আমি ঘৃণা করি, ভাত উঠবে না, উঠবে না, মার খাবেন কি খাবেন না, তাহলে হেকমত শিখবেন সব সময়। ঘৃণা অবশ্যই করতে হবে, ঘৃণা করা ফরজ, ঘৃণা প্রকাশ করা জায়েজ নাই সব ক্ষেত্রে। হ্যাঁ, যেখানে প্রকাশ করে ওষুধ হতে পারে, চিকিৎসা হতে পারে, সেখানে প্রকাশ করবো। আমার ছোট ভাই এখানে প্রকাশ করবো যে তোকে আমি ঘৃণা করি, তোকে আমি খেতে দিতে চাই না, এখানে বসতে দিতে চাই না আমার বাড়িতে, তুই নামাজ না পড়লে অবশ্যই এটা আমার ওষুধ, এই দিয়ে ওকে চিকিৎসা করতে পারবো, কিন্তু যদি দেখি এই দিয়ে আরো রোগ বেড়ে যাবে, তাহলে এই ওষুধ দেওয়া যাবে না, এই ওষুধ দেওয়া যাবে না। কোন ওষুধটা দিতে হবে বুঝতে হবে। কফিলের ক্ষেত্রে, মালিকের ক্ষেত্রে, বসের ক্ষেত্রে আলাদা ওষুধ, আর আপনার স্ত্রীর ক্ষেত্রে আলাদা ওষুধ, ঠিক না? হ্যাঁ, স্ত্রীকে যে ওষুধ আপনি দিচ্ছেন, স্ত্রী যদি আপনাকে ওই ওষুধ দেওয়া শুরু করে তো হবে? আর স্ত্রীকে ওষুধ দিতে পারবেন আপনি? হ্যাঁ, কি ওষুধ দেবেন? যে তোকে একটা দানা খেতে দেবো না তুই যদি নামাজ না পড়িস, পর্দা না করিস, পারবেন না? পারবেন না, আপনার চলবে। স্ত্রী যদি বলে তোমাকে একটা দানা, এই যে ভাত পাক করলাম আমি খাবো, তোকে তোমাকে খেতে দেবো না, চলবে না? বাড়ি থেকে বের করে দিবে, জালেম বাড়ি থেকে বের করে দিবে। সুতরাং এই ক্ষেত্রে ঘৃণা অবশ্যই রাখতে হবে, কিন্তু প্রকাশ করা যাবে না। কখন ঘৃণা প্রকাশ করা চিকিৎসা হবে আর কখন চিকিৎসা হবে না, রোগকে বৃদ্ধি করে দেবে, এটা আপনাকে একজন ডাক্তারের মতো বুঝতে হবে। নবী করিম বলেছেন কেয়ামতের সহিহ বুখারী মুসলিম, আউয়াল মা সর্বপ্রথম কেয়ামতের দিনে হিসাব হবে কি সম্পর্কে, বিচার হিসাব, হিসাব হবে নামাজের, আর বিচার হবে কিসের, ফিদ্দেমায়ে রক্ত খুনের কেসের বিচার হবে। দেখেন একদিকে আছে হিসাব, হিসাব যখন শুরু হবে তখন বেনামাজের হিসাব আগে হবে, মুসলিমদের মধ্যে আগে, মুসলিম না কাফের, মুসলিম চলো তোমাদের এখন হিসাব শুরু, নামাজের হিসাব দাও, ঠিক আছে? আর যখন কেস আসলো, কেসের ব্যাপার আলাদা, কেস একজনের হয় না, দুইজন, হ্যাঁ, বাদী বিবাদী, তাই না? খুন যখন হিসাব হবে, চুরি করেছে, কেউ টাকা পয়সা বেইমানি করেছে, কেউ গাল দিয়েছে, কেউ ঝগড়া করেছে, কেউ আরো কিছু করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, কেউ খুন করেছে, কিসের বিচার আগে হবে? ফিদ্দেমায়ে, খুনের হিসাব প্রথম কেমতের দিন হবে। সুতরাং সতর্ক সাবধান হবেন, আপনার দ্বারা যেন কোন মুসলিমের বা কোন নিরীহ অমুসলিমের রক্ত যেন প্রবাহিত না হয় আপনার মাধ্যমে, আপনার ইশারাঙ্গিতে কেউ যেন খুন না হয় সরাসরি, যদিও না থাকেন আপনি কোন রকম ভাবে আপনি ইনভলভ হবেন না তাতে, না হলে কেয়ামতের দিনে ফেঁসে যাবেন, সেই দিন বিচারে সেই দিনে ফেঁসে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলের হেফাজত করেন। কয়টি বললাম, সাত না আট নম্বর, সুদ খাওয়া, বাকুল রিবা, সুদ খাওয়া এমন কবিরা গুনাহ, এমন কাবিরা গুনাহ যে সুদখোরের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং যুদ্ধের ঘোষণা করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুদ্ধের ঘোষণা করতে বলেছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি থাকতেন আজকে তাহলে সুদখোরদের বিরুদ্ধে সুদি ব্যাংকের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করতেন, জিহাদ ফি সাবিল ঘোষণা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানে যারা সুদ ছাড়তে চাইনি মক্কার মুসলিম হয়েছে বলে সুদি ব্যবসা ছাড়বো না, আল্লাহ বলেছেন ফাজানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ঘোষণা শুনে নাও আল্লাহর পক্ষ থেকে বেহার বিন যুদ্ধের ওয়া রাসূলিহি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। রাসূল এর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা জিহাদ ফি সাবিল, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা কি? আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা হচ্ছে আসমানি জমিনী আজাব আর গজবের মাধ্যমে যুদ্ধ। আল্লাহর যুদ্ধের সামনে দাঁড়াবে কি? আল্লাহর তো সব সেনাবাহিনী, আরে মশাও আল্লাহর সেনাবাহিনী, মাছি ও তেলাপোকাও আল্লাহর সেনাবাহিনী, তাই না? হ্যাঁ, কীট পতঙ্গ সব আল্লাহর সেনাবাহিনী। আপনার বিরুদ্ধে আল্লাহর যে কোনো মখলুককে আল্লাহ রাব্বুল আলামিন দাগিয়ে দিতে পারেন এই যুদ্ধে। জি হ্যাঁ, আল্লাহ ধ্বংস করেছে, দুনিয়া আখেরা ধ্বংস হয়ে যাবে সুদখোরদের। এই জন্য সুদখোরদের উপর দুনিয়াতেও আজাব আসে, খুব কষ্ট পেয়ে মারা যায়, খুব কষ্ট হয়ে। বেশ কিছু সুদখোরকে আমি দেখেছি, এক সময় খুব সুদ ছিল ওদের, গরিবদের কাছ থেকে সুদের টাকা দিয়েছে আর জমি জায়গা বন্ধক রেখে জমি সব বেইমানি করে খেয়েছে, খুব কষ্ট পেয়ে পেয়ে ওই সব লোক মারা গেছে। তো দুনিয়ার বহু রকমের আজাব রয়েছে, এগুলি আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা, যা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই আয়াতগুলি সূরা বাকার আয়াত নম্বর 275, 76, 77, 78, 79 এই আয়াতগুলিতে রয়েছে। এই আয়াতগুলিতে সুদ সম্পর্কে আলোচনা রয়েছে, সময়ের স্বল্পতার জন্য আমি এখানে ছেড়ে দিচ্ছি। সুদ যারা খায়, চাকরিও আছে আর সুদি টাকাও আছে, বন্ধকের জমির ধান আছে আর নিজের জমিরও ধান আছে। আল্লাহ বলছেন যে ইয়াম হাকুল্লাহ রেবা, সুদদের আই ইনকামকে আল্লাহ নিশ্চিন্ন করে দেন, একবার মুছে দেন আল্লাহ। ইয়াম হাকু মানে মুছে দেন, একবার সাফ করে দেন, নিশ্চিন্ন করে দেবেন, কিছুই থাকবে না। সুদের টাকা আপনি রেখে গেলেন আপনার ছেলে মেয়েরা ভোগ করতে পারবে না, ধ্বংস করে দেবে আল্লাহর উপর। আমি ওয়ুরবি সাদাকা, দান খায়রাত করেন, আল্লাহ বৃদ্ধি করবেন, বাড়াবেন আল্লাহর উপর বরকত দিবেন। যাকাত দেন, দান খায়রাত করেন, সাদকা করেন, মুসলিম মাদ্রাসা করেন, দিনের দাওয়াতের কাজে খরচ করেন, আল্লাহ বরকত দিবেন, তাতে আল্লাহ যেন আমাদের রুজিতে বরকত দান করেন। কতটি হল? হ্যাঁ, 8, 9 নম্বর, ইয়াতিমের ধন সম্পদ বক্ষণ করা। ইয়াতিমের ধন সম্পদ ভক্ষণ করা, সূরা নিসার আয়াত নম্বর 10 এ আল্লাহ ইরশাদ করেছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়াল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, যারা অন্যায়ভাবে ইয়াতিমের ধন সম্পদ ভক্ষণ করে তারা ইয়াতিমের ধন খায় না কি খায়, জাহান্নামের আগুন পেটে ভক্ষণ করে। অর্থাৎ জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে এবং জাহান্নামের আগুন তাদের খাবার হবে। জি হ্যাঁ, কবরের জীবনেও, বারজাখি জীবনে আর আখেরাতে জাহান্নামে গিয়েও। তারপরে 9 নম্বর হয়ে গেল না? জি, 10 নম্বর, 10 নম্বর হচ্ছে সতী সাধ্বী রমণীর ওপর মিথ্যা অপবাদ দেওয়া, সতী সাধ্বী রমণীকে মিথ্যা অপবাদ দেওয়া। যদি সত্যিকার অর্থে, সত্যিকার অর্থে ব্যভিচারে লিপ্ত থাকে, পুরুষ হোক আর নারী হোক, তাহলে চার সাক্ষীর মাধ্যমে আপনি বলেন যে হ্যাঁ আমাকে জেনা করতে দেখেছি, চারজন সাক্ষী লাগবে এই ক্ষেত্রে, সমস্ত কেসের ক্ষেত্রে দুইজন সাক্ষী লাগে, কিন্তু জেনা ব্যভিচার সমকামিতা এসব প্রমাণ করার জন্য কি লাগে? চারজন সাক্ষী লাগে। মান ইজ্জতের কত ইসলামে হেফাজত করা হয়েছে, যাতে করে দুইজন যুক্তি করে একটা মেয়েকে ফাঁসিয়ে না দেয়, একটা ছেলেকে ফাঁসিয়ে না দেয়, কিন্তু চারজন যুক্তি করা অত সহজ নাই। গ্রামের চারজন একমত হয়ে যাবেন, হ্যাঁ হইলে এগুলো বেদিন, তাহলে এদের সাক্ষী নেওয়া যাবে না, বেনামাজি হয়তো নেওয়াই যাবে না সাক্ষী, হ্যাঁ বেদিন নেওয়াই যাবে না। পাঁচ অক্ত নামাজ পড়ে চারজন আর একমত হয়ে দাহা মিথ্যা কথা বলে দিব, অসম্ভব, তাই না? এই মর্মে সূরা নূরের আয়াত নম্বর 23-24 রয়েছে এবং আয়াত নম্বর 4 মিথ্যা অপবাদের ক্ষেত্রে কি বলেছেন আল্লাহ শুনেন, ইন্নাল্লাযী ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, যারা সতী সাধ্বী রমণী, মুমিন ইমানদার সতী সাধ্বী রমণীর ওপর মিথ্যা অপবাদ দেয়, যারা এই গুনাহ থেকে, পাপ থেকে, ব্যভিচার থেকে অনবহিত, খবরই নেই, জেনা করা তো দূর কথা, ওর কাছে যাও জানেই না যে আমার সম্পর্কে কে কি বলছে না বলছে, খবরই নেই, কোন কানেকশন নেই জেনার সাথে, দিল মিথ্যা অপবাদ। লয়েনও যদি এই অপরাধ করে, লয়েনও ফির দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাতে লানত হবে, কি হবে? দুনিয়াতে লানত মিথ্যা অপবাদ দেওয়ার জন্য, আখিরাতে লানত। ওয়ালাহুম আযাবুন আযীম, এবং কঠোর শাস্তি রয়েছে, যেদিন হাত পা অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দেবে, আজকে মিথ্যা সাক্ষী দিয়েছেন যে এই ব্যভিচার করেছে, এ কি খারাপ কাজে দেখেছি, এই মেয়েকে দেখেছি, অমুক জায়গায় আপনার বিরুদ্ধে কালকে আপনার মাথা থেকে পাপল সবকিছু সাক্ষী দেবে, তখন কি করবে? এই ছিল আয়াত নম্বর 23-24 আর আয়াত নম্বর 4-এ রয়েছে যারা সতীর সাথে রমণীকে মিথ্যাবাদ দেয় আর প্রমাণ যদি না করতে পারে সুম্মাল্লাম ইয়াতুবি আরবাতে শাহাদা চার সাক্ষী না নিয়ে আসতে পারে তাহলে কি করতে হবে ফাজলে দু মুসামানিনা জালদা দুনিয়াতে দণ্ডবিধান 80টি বেত্রাঘাত করা 80টি কি করতে হবে কোড়া লাগাইতে হবে এক শাস্তি তিনটি শাস্তি রয়েছে ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদার জীবনে ওর সাক্ষী কবুল করা যাবে না একবার মিথ্যাবাদ দিয়েছে আগামীতে যদি মুসলিম আদালত ইসলামিক আদালতে সাক্ষী দিই তার কোন সাক্ষী না হবে না সাক্ষী একবার নাকচ রিজেক্ট চিরকালের জন্য দুই নম্বর শাস্তি সারা জীবন ফাসেক হয়ে থাকবে তিন নম্বর উলায়ে কামল ফাসেক ওরাই হচ্ছে ফাসেক তাদের উপাধি কি যারা মিথ্যাবাদ দেয় তাদের উপাধি হচ্ছে চিরকাল ফাসেক হয়ে থাকবে তবে যদি তওবা করে খালেস অন্তরে সংশোধন করে নাই তখন ভিন্ন কথা ফাঁসেক আর থাকবে না সাক্ষী কবুল করা যাবে কিনা এই মর্মে ফোকাহাদের ইখতিলাফ রয়েছে আরেকটি ধ্বংসাত্মক পাপ এই হাদিসে উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে রণক্ষেত্র জিহাদ ফি সাবিল ময়দান থেকে পালায়ন করা সেটাও এখানে বলে দিলাম দশটা ছাড়া বেশি হলো মনে হয় এগারো হয়ে গেল এখানে আলোচনা শেষ করছি হাদিসটা বলি আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ বলেছেন ইজতানিবুস সাবাল মাবিত সাতটি ধ্বংসাত্মক গোনা থেকে বেঁচে থাকো কালু ইয়া রাসূলুল্লাহ সাহাবী হে আল্লাহর রাসূল ওমা হুন্না সাতটি ধ্বংসাত্মক গোনা কি বলে আশিরক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা ও সেহরু জাদু ও কাতলু নফসি আল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক অন্যায় ভাবে নিষ্পাপ কোন ব্যক্তিকে নির্দোষীকে হত্যা করা ও আকুলুর রেবা সুদ খাওয়া ও আকুলু মাল ইয়াতিম ইয়াতিমের ধন সম্পদ বক্ষণ করা ও তাওয়াল্লি আমা জাফ আর রণক্ষেত্র জিহাদ ফি সাবিল্লাহ থেকে কাফের কি পিঠ দেখিয়ে পলায়ন করা যখন সত্যিকার জিহাদ ফি সাবিলিল্লাহ হবে সেটা শাসকের নেতৃত্ব হবে ওয়াকাজফিল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত আর সতী সাথে রমণীকে মিথ্যা অপবাদ দেওয়া এই সাতটি ধ্বংসাত্মক গুণ এই হাদিসে বলা হয়েছে সহিহ বুখারী মুসলিমের হাদিস হাদিস নম্বর সহিহ বুখারী 2560 এবং সহিহ মুসলিমে 129 নম্বর হাদিস আল্লাহ রাব্বুল সমস্ত পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন কাবিরা সাগিরা থেকে আমাদেরকে আল্লাহ যেন দূরে রাখেন আল্লাহ রাব্বুল আমাদেরকে চরিত্র গঠনে তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন তার হক আদায় করার তৌফিক দান করেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক সুন্দরভাবে আদায় করার দান করেন তার বান্দাদের মখলুকের হক আদায় করা তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আমাদের সমস্ত অতীতের গুনাহ খাতা মাফ করে দেন নেক আমলে তৌফিক দান করেন মন্দ কথা কাজ থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ইন্নাকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু